হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশ ছিল বেদিনের কেন্দ্রভূমি। ইসলামের নাম নিশানা সেথায় ছিল না, ছিল না মসজিদ, ছিল না মাদ্রাসা, খানকা, ছিল না ইসলামী কোনো নিদর্শন। কালের পরিক্রমায় সেই ভূমিতে আজ ইসলামের জয়গান, আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে তাওহীদের বাণী। লাখো লাখো মাদ্রাসা, মসজিদ, খানকা, কোটি কোটি মুসলমানের নারায়ে তাকবীর ধ্বনিতে সাগরের উর্মিমালা পর্যন্ত দোল খাচ্ছে। দীন ইসলামের এই জোয়ার শুধুমাত্র সমর শক্তি আর রাজ শক্তির বলে আসেনি, আউলিয়ায়ে কেরামগণ বিশেষত খানকার মাধ্যমে কঠোর রিয়াজত, আত্মশুদ্ধি ও বিরামহীন সাধনার বলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করেছেন। তাই অতীত পানে তাকাও, ইতিহাস খোল, দিবালোকের ন্যায় ভেসে উঠবে আউলিয়াগণের অবদান। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না? অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না? বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হেথায় ও মাত্র লেশ। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হেথায় ও মাত্র লেশ। সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়েছে তাওহীদি জয় নিশান। সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়েছে তাওহীদি জয় নিশান। এটা কাদের অবদান তোমরা কি ভাই ভাবো না, এই অবদান আউলিয়াদের তোমরা কি ভাই বোঝো না? এটা কাদের অবদান তোমরা কি ভাই ভাবো না, এই অবদান আউলিয়াদের তোমরা কি ভাই বোঝো না? অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না? পৃথ্বীরাজের হুঙ্কারে কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ ছিল না মুসলমান। পৃথ্বীরাজের হুঙ্কারে কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ ছিল না মুসলমান। এদের তাওহীদ সুধাকে করাবে পান, মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান। এদের তাওহীদ সুধাকে করাবে পান, মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান। শ্বেত মঈনুদ্দিন চিশতি স্মৃতি চারণ করো না, শ্বেত মঈনুদ্দিন চিশতি একটি বার স্মরো না। শ্বেত মঈনুদ্দিন চিশতি স্মৃতি চারণ করো না, শ্বেত মঈনুদ্দিন চিশতি একটি বার স্মরো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না? আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পৃথ্বীরাজ, সেই আগুন তো মঈনুদ্দিন খাজা গরিবের নেওয়াজ। আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পৃথ্বীরাজ, সেই আগুন তো মঈনুদ্দিন খাজা গরিবের নেওয়াজ। মঈনুদ্দিনকে হারিয়ে দিতে চালিয়েছিল ইন্দ্রজাল। কিন্তু খাজার ফুকের সামনে জাদুর শক্তি হয় বিকল, মঈনুদ্দিনকে হারিয়ে দিতে চালিয়েছিল ইন্দ্রজাল। কিন্তু খাজার ফুকের সামনে জাদুর শক্তি হয় বিকল। ইমাম তিনি সৃষ্টি আর সাজরা খুলে দেখো না, রুহানি ব্যাপারে তরিকা সারা বুঝবে না। ইমাম তিনি সৃষ্টি আর সাজরা খুলে দেখো না, রুহানি ব্যাপারে তরিকা সারা বুঝবে না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। আনা সাগরের পানি লোটায় ভরল সে কঞ্জন, সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ। আনা সাগরের পানি লোটায় ভরল সে কঞ্জন, সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ। ক্ষমার লাগি পৃথ্বীরাজ দলে বলে আগুয়ান, লোটার পানি আনায় ফেললে সাগর হলো ভগবান। ক্ষমার লাগি পৃথ্বীরাজ দলে বলে আগুয়ান, লোটার পানি আনায় ফেললে সাগর হলো ভগবান। লাখো হিন্দু ইমান আনল দেখি আই ঘটনা, খাজা সাহেবের এই কারামত আজকে গিয়ে দেখো না। লাখো হিন্দু ইমান আনল দেখি আই ঘটনা, খাজা সাহেবের এই কারামত আজকে গিয়ে দেখো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। আকবরের দিনে লাহি কে করিবে চুরমার, বাতিল মত পদে দলে পদ দেখাবে মোস্তফার। আকবরের দিনে লাহি কে করিবে চুরমার, বাতিল মত পদে দলে পদ দেখাবে মোস্তফার। তসবিহ হাতে তরবারি নিয়ে নামলো পথে কোন সে মুখ, মুজাদ্দিদের আলফে সানি সেই তো আহমদ ফারুক। তসবিহাতে তরবারি নিয়ে নামলো পথে কোন সে মুখ, মুজাদ্দিদের আলফে সানি সেই তো আহমদ ফারুক। সার হিন্দের জমিনে আছে তাহার ঠিকানা, সার হিন্দের জমিনে তোমরা ভাই চলো না। সার হিন্দের জমিনে আছে তাহার ঠিকানা, সার হিন্দের জমিনে তোমরা ভাই চলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। গুরু গোবিন্দের অত্যাচার সিলেটে না বিশ্বাস, বুরহানের পুত্রকে জবাই দিল নরপিশাচ। গুরু গোবিন্দের অত্যাচার সিলেটে না বিশ্বাস, বুরহানের পুত্রকে জবাই দিল নরপিশাচ। সমশেষ হাতে নিল ভিনদেশী কুন্দর বেশ, বাতিলের অট্টালিকা পড়ল ধসে অবশেষ। সমশেষ হাতে নিল ভিনদেশী কুন্দর বেশ, বাতিলের অট্টালিকা পড়ল ধসে অবশেষ। সেই মুজাহিদ শাহজালাল জেহনে কেন আসে না, সেই মুজাহিদ শাহজালাল একটিবার সরো না। সেই মুজাহিদ শাহজালাল জেহনে কেন আসে না, সেই মুজাহিদ শাহজালাল একটিবার সরো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। গোবিন্দের সৈন্য সেনায় ভরা ছিল দেশের মাঠ, এদের সাথে যুদ্ধ করলো আল্লাহর ওলি 360। গোবিন্দের সৈন্য সেনায় ভরা ছিল দেশের মাঠ, এদের সাথে যুদ্ধ করলো আল্লাহর ওলি 360। সামনে নদী নৌকা নাই কার পিঠে হবে সওয়ার, শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার। সামনে নদী নৌকা নাই কার পিঠে হবে সওয়ার, শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার। পাথর চালান দিল রাজা সঙ্গীরা সব হয় রানা, সিলহাট বললে শাহজালাল পাথরের নাই নিশানা। পাথর চালান দিল রাজা সঙ্গীরা সব হয় রানা, সিলহাট বললে শাহজালাল পাথরের নাই নিশানা। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। শিখদের বিরুদ্ধে কে ধরিলেন হাতিয়ার, কচু কাটা করলো তাদের ঝকে ঝকে তলোয়ার। শিখদের বিরুদ্ধে কে ধরিলেন হাতিয়ার, কচু কাটা করলো তাদের ঝকে ঝকে তলোয়ার। কোন শহীদের রক্ত ভেসে বালা কোটে লালে লাল, সে তো ফির সৈয়দ আহমদ পাবে না যে তার মেসাল। কোন শহীদের রক্ত ভেসে বালা কোটে লালে লাল, সে তো ফির সৈয়দ আহমদ পাবে না যে তার মেসাল। শহীদ তালিম দেয়া পীর এই কথা সঠিক না, আত্মশুদ্ধি দিলে শহীদ সফল কাম হবে না। শহীদ তালিম দেয়া পীর এই কথা সঠিক না, আত্মশুদ্ধি দিলে শহীদ সফল কাম হবে না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। বাঁশের কেল্লাকে গাড়িল রুখতে ব্রিটিশ জমিদার, জাহাজের অত্যাচারে প্রজাদের নাই নিস্তার। বাঁশের কেল্লাকে গাড়িল রুখতে ব্রিটিশ জমিদার, জাহাজের অত্যাচারে প্রজাদের নাই নিস্তার। কোন লাঠিয়ার যুদ্ধে গিয়ে শহীদ সরাবে করলো পান, কাফের সাথে জিহাদ করে জীবন দিল কোরবান। কোন লাঠিয়ার যুদ্ধে গিয়ে শহীদ সরাবে করলো পান, কাফের সাথে জিহাদ করে জীবন দিল কোরবান। সে তো বীর তুমির নারীর বাড়ি আস্তানা, জান দিব তো মান দিব না এই সব কেন শিখো না। সে তো বীর তুমির নারীর বাড়ি আস্তানা, জান দিব তো মান দিব না এই সব কেন শিখো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। জিহাদের জোশে ওরে রক্ত করে টালমাটাল, নিজামপুরের নূর মোহাম্মদ হস্তে তুলে নিল ঢাল। জিহাদের জোশে ওরে রক্ত করে টালমাটাল, নিজামপুরের নূর মোহাম্মদ হস্তে তুলে নিল ঢাল। ছিঁড়ে ফেলে শিখ জাতির মিথ্যা কালো ওই নিশান, আল্লাহু আকবার তাকবীর শুনে শিখ হলো কম্পমান। ছিঁড়ে ফেলে শিখ জাতির মিথ্যা কালো ওই নিশান, আল্লাহু আকবার তাকবীর শুনে শিখ হলো কম্পমান। পিওরিয়া জিহাদ করে না এই কথা সঠিক না, নূর মোহাম্মদ নিজামপুরি তারই বাস্তব নমুনা। পিওরিয়া জিহাদ করে না এই কথা সঠিক না, নূর মোহাম্মদ নিজামপুরি তারই বাস্তব নমুনা। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। সেরকার বেদাতে দিন ইসলাম অস্তমান, ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ মুসলমান। সেরকার বেদাতে দিন ইসলাম অস্তমান, ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ মুসলমান। বেদিনী উচ্ছেদে কে করিবে আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে কে লড়িবে আমরণ। বেদিনী উচ্ছেদে কে করিবে আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে কে লড়িবে আমরণ। শ্বেত বীর শরিয়ত ফরিদপুর জানাস্তানা, শ্বেত হাজী শরিয়ত খোঁজ নিয়ে দেখো না। শ্বেত বীর শরিয়ত ফরিদপুর জানাস্তানা, শ্বেত হাজী শরিয়ত খোঁজ নিয়ে দেখো না। অতীতে ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। বিজাতিরা ঘোষণা দিল চলবে না গো কুরবান, প্রতিবাদী কণ্ঠে এলো সিদ্দিকী এক ফরমান। বিজাতিরা ঘোষণা দিল চলবে না গো কুরবান, প্রতিবাদী কণ্ঠে এলো সিদ্দিকী এক ফরমান। গো কুরবানি দাও রে সবাই বিজাতি আইন দাও রে বাদ, আবু বকর তোদের সাথে দিন ইসলাম জিন্দাবাদ। গো কুরবানি দাও রে সবাই বিজাতি আইন দাও রে বাদ, আবু বকর তোদের সাথে দিন ইসলাম জিন্দাবাদ। মুজাদের জামান তিনি ভুরভুরাজার ঠিকানা, আকিদায় আমলে তিনি আপোষ করতেন না। মুজাদের জামান তিনি ভুরভুরাজার ঠিকানা, আকিদায় আমলে তিনি আপোষ করতেন না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। টিকি পেলে মাথায় টুপি দুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল মাথায় পড়ালো আমামা। টিকি ফেলে মাথায় টুপি ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল মাথায় পড়ালো আমামা। নামের আগে সিঁড়ি মুছে কে জুড়িল মোহাম্মদ, মুসলমান মসজিদে যাও লক্ষ্মী পূজা দাও রে বাদ। নামের আগে সিঁড়ি মুছে কে জুড়িল মোহাম্মদ, মুসলমান মসজিদে যাও লক্ষ্মী পূজা দাও রে বাদ। নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়, নেসার নামের সেই মুজাহিদ শুয়ে আছেন সার সিনার। নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়, নেসার নামের সেই মুজাহিদ শুয়ে আছেন সেন্সার সিনাই। তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজি জাতি এত লাঞ্ছনা। তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজি জাতি এত লাঞ্ছনা। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। সিলেটকে ছিনিয়ে নেবে ভারতের ওই দখলদার, সাম্রাজ্যত্ব কায়েম করবে শাহ জালালের পাক দরবার। সিলেটকে ছিনিয়ে নেবে ভারতের ওই দখলদার, সাম্রাজ্যত্ব কায়েম করবে শাহ জালালের পাক দরবার। সিলেটের ভূমি রক্ষিতে ঝাঁপিয়ে পড়েন কোন শেবীর, এই শতাব্দীর মুজাদ্দিদ শাহ সারে উচ্চশীর। সিলেটের ভূমি রক্ষিতে ঝাঁপিয়ে পড়েন কোন শেবীর, এই শতাব্দীর মুজাদ্দিদ শাহ সারে উচ্চশীর। সেই দিনের ইতিহাস চোখে কেন ভাসে না, সেই দিনের ইতিহাস মন দিয়ে শোনো না। সেই দিনের ইতিহাস চোখে কেন ভাসে না, সেই দিনের ইতিহাস মন দিয়ে শোনো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। ব্রিটিশবাদী বিদ্যালয়ে ছিল না ধর্ম পাঠদান, অজ্ঞতায় বন্দী ছিল মুসলমানের সন্তান। ব্রিটিশবাদী বিদ্যালয়ে ছিল না ধর্ম পাঠদান, অজ্ঞতায় বন্দী ছিল মুসলমানের সন্তান। তাদের শিক্ষা দিতে আল কোরআনের আয়াত, পাঠ্য পড়ায় কুন্দরদি স্কুলে ইসলামিয়াত, তাদের শিক্ষা দিতে আল কোরআনের আয়াত, পাঠ্য পড়ায় কুন্দরদি স্কুলে ইসলামিয়াত। সেই দরদি সালে ইতিহাস স্কুলে দেখো না, সে তো পিসালে একটু ফিকির করো না, সেই দরদি সালে ইতিহাস স্কুলে দেখো না, সে তো পিসালে একটু ফিকির করো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। তাফসীর মাহফিল বন্ধ করার চলছে যখন পায় তারা, ফিরসালে শক্ত হাতে দমন করলে নেই ধারা, তাফসীর মাহফিল বন্ধ করার চলছে যখন পায় তারা, ফিরসালে শক্ত হাতে দমন করলে নেই ধারা, দুনিয়া সব বাতিল বিরুদ্ধে মুসলমানরা এক জাত, আল মুসলিম এক মিল্লাত শুনতে আবার কান পাত, দুনিয়া সব বাতিল বিরুদ্ধে মুসলমানরা এক জাত, আল মুসলিম এক মিল্লাত শুনতে আবার কান পাত, আকীদাকে সঠিক রেখে একযোগে সব আসোনা, এই ইস্যুতে ঐক্য গড়া যাহার চির বাসনা, আকীদাকে সঠিক রেখে একযোগে সব আসোনা, এই ইস্যুতে ঐক্য গড়া যাহার চির বাসনা। আহলে সুন্নাতের আকীদা ছাড়া সফল হওয়া যাবে না, শাহ সালে কেমন ছিলেন একটু ভেবে দেখো না, আহলে সুন্নাতের আকীদা ছাড়া সফল হওয়া যাবে না, শাহ সালে কেমন ছিলেন একটু ভেবে দেখো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। ইংরেজেরা শাসন করল 200 বছর বঙ্গদেশ, সিরাতে সুরাতে মুসলমানিত্ব শেষ, ইংরেজেরা শাসন করল 200 বছর বঙ্গদেশ, সিরাতে সুরাতে মুসলমানিত্ব শেষ, ছুটির দিন শুক্রবারও কে করালো রেড কিসেস, চিরতরে বাতিল হলো সব বাহিনীর হাফ প্যান্ট, ছুটির দিন শুক্রবারও কে করালো রেড কিসেস, চিরতরে বাতিল হলো সব বাহিনীর হাফ প্যান্ট। সেই মুজাহিদ শাসালে ভুলে ওরে যেও না, তাহার মতো বীর মুজাহিদে জগতে মিলবে না, ইসলামের এমন খাদেমার দ্বিতীয় পাবে না, সেই মুজাহিদ শাসালে ভুলে ওরে যেও না, তাহার মতো বীর মুজাহিদে জগতে মিলবে না, ইসলামের এমন খাদেমার দ্বিতীয় পাবে না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। এত কিছু করলো যারা কুঞ্চিত তাদের পরিচয়, তারা সবাই হিজিবুল্লাহ হবে তাদের বিজয়, এত কিছু করলো যারা কুঞ্চিত তাদের পরিচয়, তারা সবাই হিজিবুল্লাহ হবে তাদের বিজয়, শরীয়তে কামেল ছিল মানত সদা সুন্নাত, রুহানি শক্তি হাসিলে দীক্ষা নিল মারেফত, শরীয়তে কামেল ছিল মানত সদা সুন্নাত, রুহানি শক্তি হাসিলে দীক্ষা নিল মারেফত, মারেফতে নূর ছাড়া এগুলি তো হবে না, মারেফতে শিক্ষা ছাড়া সফল হওয়া যাবে না, মারেফতে নূর ছাড়া এগুলি তো হবে না, মারেফতে শিক্ষা ছাড়া সফল হওয়া যাবে না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। আল্লাহ রাসূল সিদ্দিকীন সালেহীনের এই যে দল, এই যে সেই হিজিবুল্লাহ সবচেয়ে সেরা দল, আল্লাহ রাসূল সিদ্দিকীন সালেহীনের এই যে দল, এই দেশে হিজিবুল্লাহ সবচেয়ে সেরা দল, পণ করিলাম এই দলেতে থাকবো মোরা আজীবন, এই দলেরই সৈন্য হয়ে লড়বো মোরা আমরণ, পণ করিলাম এই দলেতে থাকবো মোরা আজীবন, এই দলেরই সৈন্য হয়ে লড়বো মোরা আমরণ। এই শপথ এই কসম কোনদিন ভুলব না, আউলিয়াদের পথ ছেড়ে বিপদগামী হব না, এই শপথ এই কসম কোনদিন ভুলব না, আউলিয়াদের পথ ছেড়ে বিপদগামী হব না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না, অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না।